بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي والعصر مها كالير شابوت إن الإنسان لفي خسر মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু উহারা নয় যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।